তবলিগীরা তো দলগতভাবে কোন রাজনীতি করে না, নাকি দেখো আপনারা তবলিগীরা ব্যক্তিগতভাবে কোন তবলিগী হয়তো কোন ভাগের সাথে জড়িত করতে পারে, কিন্তু তবলিগীরা দলগতভাবে এরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। এই কারণে অনেকে হয়ে থাকে কয়েকজন নন পলিটিক্যাল পার্টি। খেলাফত কি শুধু পলিটিক্সের নাম না দাওয়াত তবলিগের নামও খেলাফত? কতখানে কিতাব উঠলো আপনারা? শুধু রাষ্ট্র প্রতিষ্ঠার নামই খেলাফত না দাওয়াত তবলিগের নামও খেলাফত? তাহলে তবলিগীরা খেলাফতের কাম করে না, দেখো তুমি খেলাফত বুঝছো নিহারে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মধ্যে খেলাফতের দায়িত্ব ডাইরেক্ট দিচ্ছেন শুধুমাত্র নবীগণকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরা হলেন সরাসরি আল্লাহর খলিফা। সরাসরি কার খলিফা? আল্লাহ। এখানে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি গেলে আপনারা সময়ে কুল হইতাম না, এটা হইল খেলাফত অর্থ কি, খলিফা অর্থ কি। সংক্ষেপে হইলেই সামনের কথা বোঝার সুবিধা লাগে। খেলাফত শব্দের শাব্দিক অর্থ হইল প্রতিনিধিত্ব। এইরকম কঠিন বাংলা দিয়ে হইলে আবার অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না। এখানে আমি কিছু খাসাবাস আপনাদের বুঝাই দেব। একজনের খাম নিজে না করিয়া কোন কারণবশত অন্যের দ্বারা করানির নাম খেলাফত। যার যারে দিয়া করানি ওইল তার নাম খলিফা। যেমন ধরুক আপনারা সবার মাঝে সভাপতিত্বের একটা আসন আছে, একজন মানুষকে এই সবার সভাপতি বানানি সে চেয়ারম্যান, কোন কারণবশত এই সভা পরিচালনার খামটা নিজে না করিয়া আরেকজন সহযোগী চেয়ারম্যান দিয়া করাইলা, নিজে না করিয়া নিজের খাম আরেকজন দিয়া করানির নাম খেলাফত, যারে দিয়া করানি হয় তার নাম খলিফা। খেলাফত কারে কয়? নিজের খাম অন্যরে দিয়া করানির নাম। খলিফা কারে কয়? যারে দিয়া অন্যের খাম করানি হয় তার নাম খলিফা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীগণকে গোটা মানব জাতির জন্য খলিফা বানাইলেন, আল্লাহর সরাসরি খেলাফত প্রাপ্ত হইলেন সমস্ত নবী রসুলগণ। এর মানে কিতা? একটা খাম আল্লাহ নিজে করার আসিল, কিন্তু খামখান নিজে না করিয়া নবী হলতে রাতানে হরাইছিল, এইটার নাম হইল খেলাফত। নবীরা হইলেন আল্লাহর খলিফা। যে খামটা আল্লাহ নিজে করার আসিল নিজে না হইয়া নবীরারে দিয়া হরাইছিল, এইভাবে নিজে না করিয়া অন্যরে দিয়া করানির নাম হইল খেলাফত। আর যারারে দিয়া করানি ওইছে তারার নাম হইল খলিফা। একটা খাম আল্লাহর নিজের করার আসিল, নিজে করছেন না করাইছেন নবীরারে দিয়া, এটার নাম হইল খেলাফত। আর যেহেতু নবীরারে দিয়া করাইছেন, এই কারণে নবীরাও লেখার খলিফা আল্লাহ খলিফা। তখন বাকি দিছে বুঝার খামহান কিতা? যে খামহান আল্লাহর নিজের করার আসিল নিজে না হইয়া নবীরারে দিয়া করাই লাইছেন, এই খামখান কোনটা? এই খামটা হইল বন্দার মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা, বন্দারের মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা। আল্লাহ যদি সরাসরি নবী না ভাটাইয়া সরাসরি আপনারারে হইতা আপনারারে দেখা দিতা দেখাই দিয়া হইতা নমাজ করাইলে জাহান্নামে দিলাই। আল্লাহ যদি নবী না ভাটাইয়া সরাসরি আপনারার সাক্ষাতে হইতা আপনারা যদি আল্লাহরে দেখার সুযোগ দিতা দিয়া হইতা রোজা রাখাইলে জাহান্নামে দিলাই, পর্দা পালন করাইলে জাহান্নামে দিলাই। তাহলে আল্লাহ নিজের খাম নিজে করছিলা, কিন্তু আল্লাহ এই খামখান সরাসরি নিজে করছেন না, আপনারা সরাসরি দেখা দিয়া সরাসরি আপনারা কইছেন না নমাজ করো যদি ব্যস্ত যাইতে চাও, রোজা রাখো যদি ব্যস্ত যাইতে চাও, সুদ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ঘুষ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, মদ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, গান্দা খাওয়া সারো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইহত আল্লাহ সরাসরি আপনারা দেখা দিয়া কইছেন না যে আল্লাহ নিজে হওয়ার আসিল কইছেন না, নিজে হওয়াইছেন খারে দিয়া নবীরে দিয়া, নিজে না হইয়া অন্যরে দিয়া খোয়ানির নাম খেলাফত, যারে দিয়া খোয়ানি হইল তারা খলিফা। এখন প্রশ্ন জাগে তাই ঈদের নিজে না হইলে নবীরে দিয়া করাইলে এখানে নিজে করলে অসুবিধা কিটা আছে? প্রশ্ন বুঝলাম সব অসুবিধা কিটা আছে? এর কিছু ইঙ্গিত বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইঙ্গিত দিয়েছেন, এর মধ্যে এক দুইটা আয়াত আমি আপনাদের শোনাই। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা একসময় মূসা আলাইহিস সালামের কাছে বায়না ধরল কইবা আল্লাহ যদি আমরা চাক্ষুষ ভাবে দেখাইয়া দিত ভাবনা তে আর তোমার এমন কাম না পরিষ্কার দাবি দুইরা বসে লাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইহুদিরা যখন আপনার কাছে এই বায়না দুইরা বসল তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কইলা ঠিক আছে আল্লাহ না দেখলে যখন মানত না কই যে তুমি তারার কও হকলে মিলিয়া তো আর তোর ভার পর্যন্ত অত দূর যাইতে পারতো না অহলের হকর থেকে কয়েকজন সর্দার রে বাসাই করিয়া দেও এর বাদে এরানো লইয়া আপনি তোর ভার আউকা এর বাদে আমি বুঝাই মনে আল্লাহ দেখলে পরিণামটা কেটা হইল মুসা ইসলাম কইলে ঠিক আছে যে তোমরা খেয়ে খেয়ে আল্লাহ দেখায় আমার লগে তোর ভার অসল যারা যাইবাই এরা দেখতে আইলে সাক্ষী দিলে বাকি যারা যাইতায় না এরা বিশ্বাস করতে আইবাই বলে ঠিক আছে আমরা সত্তরজন সর্দার রে বাসাই করিয়া তোমার সাথে দিলাম এরা যদি আল্লাহ দেখতে আইয়া হয় আমরা দেখছি আমরা হকলে তোমার উপর ঈমান আনবো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো মুসা ইসলাম এই সত্তর জন সর্দারকে লিয়ে তোর পাহাড়ে গিয়া বলেন রব্বি আরিনি হে আল্লাহ তুমি আমারে চাক্ষুষ ভাবে দেখা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম তারানি ওয়ালাকিন জুর ইলাল জবাল দুনিয়ার মানুষের চর্ম চোখে আমি যে পাওয়ার দিয়েছি এই পাওয়ারের দ্বারা আল্লাহ দেখার মতো কোন যোগ্যতাই নাই সুতরাং দুনিয়ার জীবনে কেউ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার শৌক তাহার দরকার কতটুকু পাওয়ার দুনিয়ার কোন মানুষের শৌকে দেওয়াই উঠে না এই কারণে দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখতে পারবে না কিন্তু এদের সাথে যেহেতু আপনার কন্ট্যাক্ট হয়েছে যে এরা না দেখলে মানত না দেশের মানুষ মানত না হাজি এরারে কিছু নমুনা আমি দেখাই দিই আপনি এরারে লইয়া তুর ভাড়ের দিকে চাউকা এরার লইয়া হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তজল্লি আল্লাহর জ্যোতির ঝলক কিছুটা তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন আল্লাহ দেব দূরের কথা আল্লাহর নূরের তজল্লি দিকা এক সেকেন্ডে সত্তর জন সর্দার মরিয়া গেল স্বয়ং মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া গেলেন যখন মুসা আলাইহিস সালামের হুশ হইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এরা আইছিল আপনারে দেখতে গিয়ে সাক্ষী দিলে দেশের মানুষ ইমান আনতো যখন এরা মরি গেছে গিয়া কইমু তখন তো আমার উপায় নাই ইমান আনবো দূরের কথা সুতরাং আমি কি জবাব দিব দেশের মানুষের গিয়া আপনি মেহরবানি করে এরা আবার জিন্দা করিয়া দেখা হযরত মুসা আলাইহিস সালামের দুয়ার উসিল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তরটা সর্দাররে আবার জিন্দা করে দিব আল্লাহ দেখার স্বাদ মিশেনি মিশে রানা দিছে পারি বাকি ঘটনার বাকি অংশ বোঝার আগে হোকা চাব হল আল্লাহ যদি আপনার সামনে আইয়া দেখা দিয়া হইতাম আমার স্মরণ আইলে যাহার নাম দিলে মতো আপনার দশাটাকে দাবিল নেই ওখান বুঝে আইসিনি আল্লাহ এই খামখান নিজে না হইয়া কল ইহা লইলা কেনে বুঝে আইসিনি না বুঝে আইছে না এই খামখান আল্লাহর নিজে করার আছিল আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে বলার কথা আছিল নমাজ করণ আইলে জাহান নামা দিব রোজা রাখন আইলে জাহান নামা দিব হজ করণ আইলে জাহান নামা দিব চুরি সারণ আইলে জাহান নামা দিব মদ সারণ আইলে জাহান নামা দিব গাঞ্জা সারণ আইলে জাহান নামা দিব পর্দা পালন করণ আইলে জাহান নামা দিব আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে হওয়ার কথা আছিল কিন্তু যদি আল্লাহ নিজের এই খামখান নিজে সরাসরি আপনার লগে হর্তা আপনারা দশাটা কিতা হইল না বুঝে আইসেনি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের খামখান নিজে না হইয়া নবীরা কানে হরাইয়া লইছেন নিজে না হইয়া অন্যরারে দিয়া কোরআনের নাম খেলাফত দারে দিয়া কোরআনি হয় তার নাম খলিফা এরা দেশ আইছে মুসা আলাইহিস সালামের সাথে আইয়া কয় কি কই আমরা গেছিলাম আল্লাহ দেখার তো কোনো উপায় নাই আল্লাহর জ্যোতির ঝলক দিকে আমরা মরিয়া গেছিলাম সুতরাং মুসা আলাইহিস সালামের যা তখনই তা হল তার সত্য কথা তাইনের দোয়ার খাতিরে আল্লাহ আমরা জিন্দা করে দিছুন দেখি আবার ফিরিয়া দেশ আইছি সাক্ষী তো দিল না নি দেশকালক হয় আমার হতে আল্লাহ কইয়া দিছুন তোমরা মুসা নবীরে মানলে মানতাই ভালো না মানলেও কোনো অসুবিধা নাই আন্দাজ করে দেহকে এই জাতিটা কত বড় বাটপার এই জাতিটার নাম বনি ইসরায়েল জাতিটার নাম ইসরায়েলি এই জাতিটা কত বড় বাটপার চিন্তা করে দেখা এই জাতি আজকালের নতুন বাটপার নয় হাজার হাজার বছরের পুরাতন বাটপার গেল আল্লাহ দেখার ঘটনা শেষ এখন ওকা খেলাফতের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর কথাটা সরাসরি নিজে সাক্ষাতে না বলিয়া খেলাফতের খেলাফত দিলেন নবীগণকে খলিফা বানাইলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীগণ হইলেন সরাসরি আল্লাহর খলিফা সরাসরি আল্লাহর নবীগণ ছাড়া আল্লাহ সরাসরি আল্লাহর কোনো খলিফা নাই সুতরাং বর্তমান দুনিয়াতে আল্লাহর সরাসরি কোনো খলিফা নাই তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রথম খলিফা

আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা এক নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, দুই নম্বরে অনর্থক কাজ তাড়িয়ে দিবে, তিন নম্বরে মন পবিত্র করবে, চার নম্বরে পর্দা ফালনের মাধ্যমে চরিত্র সংশোধন রাখবে, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, আল্লাহর সাথে ওয়াদা পুরা করবে, ছয় নম্বরে জোহরের নামাজ তখন আদায় করবে। আল্লাহ তাআলা আলামিন বলেন এই ছয় কাম যারা করবে চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। আবার কই দেখুন যেন কত নম্বরে ভরে রোজা আর কত নম্বরে ভরে হজ। এক নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, দুই নম্বরে অনর্থক কাজ ছাড়িয়া দিবে, তিন নম্বরে মন পবিত্র করবে, চার নম্বরে চরিত্র হেফাজত করবে, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, ছয় নম্বরে সময় মতে নামাজ করবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেল হজ করবে, নাই রোজার কথা নাই, হজের কথা নাই, ছয় কথা হইয়া হন চিরকালের লাগি জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ কিতা বুঝিয়া রোজা আর হজ বাদ দিয়া ছয় কথা হইয়া ইটা বুঝলে ওই ঘাটতি অলার দলে কিতা বুঝিয়া রোজা আর হজ বাদ দিয়া ছয় কথা হইলে ওইটা বাদে বুঝে আইব, কথা বুঝে আইসিনি যাব। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ কিতা বুঝিয়া রোজা আর হজের কথা হইলা না, এটা বোঝার লাগে আমি বাংলাদেশ একটা উদাহরণ দিয়া থাকি, এটা বাংলাদেশ ওই খাটে আমার দেশ খাটে কিনা এটাও আমি জানি না। বাংলাদেশ এক জাতের আগরবাতি হওয়া যায় এটার নাম ফোর ইন ওয়ান, আমার তা কি অর্থটা আপনার ওই বেলা জানবা, একটা প্যাকেট কিনলে এদের বিক্রে চারটা প্যাকেট হওয়া যায়, কিনতে দেখা যায় কটা বাইঙ্গে হওয়া যায় কটা ফ্যাকচার, ঠিক তেমনি ভাবে আল্লাহ যে ছটা ছটা ছটা ছটা হয়েছিল এটা দেখতে দেখা যায় ছটা বাংলেই হওয়া যায় সাতত্তরটা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বিদুম ওয়া সাবউন সুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানি ত্বরিক। আল্লাহ রাসূল বলেন ইমানের সর্বমোট শাখা প্রশাখা সাতত্তরটা, প্রধান হইল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা, আর সাতত্তর নম্বর হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্র চড়াইয়া দেওয়া, সর্বমোট শাখা প্রশাখা কতটা সাতত্তরটা। তো এই ছয়টা আল্লাহ তো নিল শর্টকট, ছটা কিটা শর্টকট কিলাহান শর্টকট, এই ছয়টার ভিতরে এই সাতত্তরটা আছে, ছয়টার ভিতরেই সাতত্তরটা আছে কিলাহান এখন দেখা। পয়লা নম্বর যে সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন ছয়টা, এই ছয়টার মাঝে নি রোজা আছে হজ আছে এবার আমরা দেখি লাগে। এক নম্বরে কইছেন গাইবানা অবস্থা ইমান আনো, দুই নম্বরে কইছেন নামাজ কায়েম করো, তিন নম্বরে কইছেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করো, চার নম্বরে কইছেন কোরআন বিশ্বাস করো, সুরাতুল বাকারার ছহতার চার নম্বর কথা কিটা কোরআন বিশ্বাস করো। কোরআন বিশ্বাস করবা রোজার আয়াত বাদ দিয়া না রোজার আয়াত সহ, অজের আয়াত সারা না অজের আয়াত সহ, যে বেটায় রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করে এই বেটায় রোজা সারি দিল না ঠিক রাখল, যে বেটায় অজের আয়াত সহ কোরআন বিশ্বাস করলো এই বেটায় হজ সারি দিল না ঠিক রাখল। কোরআন যদি রোজার আয়াত সহ বিশ্বাস করুন আল্লাহ তো কোরআন বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হইল, যে ব্যক্তি রমজান মাস পাবে তার জন্য এই রোজা রাখা ফরজ হবে, কোরআন বিশ্বাস করবেন এই আয়াত তারা না এই আয়াত সহ, তাহলে ছটার ভিতরে রোজা আসেনি বাংলায় ভাবা যায়নি। ই বুকায় একটা ভেকের দেখে কয় না আমি চারি ভেকের তালা করি, বেটায় বুঝায় বাংলায় থাকতে ভাইয়ে কয় না না দেখলে কিনতাম না এই দশা। এবার আমরা চূড়ায় মুমিনুনের শুরুতে যে আল্লাহ ছয় কথা হইলেন এই ছয় কথা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম কথা হইল মনোযোগে নামাজ আদায় করো, দুই নম্বর কথা হইল অনর্থক কাম ছাড়িয়া দাও, তিন নম্বর কথা হইল মন পবিত্র করো, চার নম্বর কথা হইল চরিত্র হেফাজত করো, পাঁচ নম্বর কথা হইল আল্লাহর দেওয়া আমানত রক্ষা করো। আল্লাহর দেওয়া মুফাসসিরিন কেরাম লিখেছেন বন্দাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল তিসপারা কোরআন, তিসপারা কোরআন যদি বন্ধায় এই আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে, রোজার আয়াত বাদ দিয়ে রক্ষা করবো না রোজার আয়াত সহ, হজের আয়াত বাদে রক্ষা করবো না হজের আয়াত সহ, তাইলে সহ তার মধ্যে সব কথা আসেনি না নাই, সুতরাং সহতার ভিত্তিতে সব কথা আছে। এই জন্য তবলিগি কিতাব লেখা হয়েছে, এই সহতা যদি পালন করতে পারো তোমার সব কথা পালন হয়ে যাবে। তাহলে দেখা গেল কোরআনে আমাকে আল্লাহ এমন সহতা হইতেন যে সহতার ভিত্তিতে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না লইলেও হজ আছে। তেমনিভাবে তবলিগের সহতা এমন সহকতা যে সহকতার মধ্যে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না হইলেও হজ আছে। এখন কিলাখানিকে আমরা বোঝার চেষ্টা করি তবলিগের সহতার পয়লা কথার নাম কলেমা, দুসরা কথার নাম নামাজ, তিসরা কথার নাম এলেম ও জিকির। এলেম খারে হয় কোরআনের কথা বাদ দিয়া আর যত কথা আছে। পয়লা নম্বর এলেম কোরআনের সকল কথা, সে কোরআনের সকল কথার নাম যদি এলেম হয় সহতার ভিত্তি আছে নি, সে কোরআনের সকল কথা সহতার ভিত্তি আছে নি না নাই, তাহলে যদি সহতার ভিত্তিতে রোজাও আছে এই কোরআনের ভিত্তিতে হজও আছে। সুতরাং যেমন ভাবে কোরআনের সহতার ভিত্তিতে রোজাও আছে হজও আছে সাতত্বটি আছে, ঠিক তেমনি ভাবে তবলিগের সহতার ভিত্তিতে রোজাও আছে হজও আছে সাতত্বটি আছে। গেল তবলিগ হলাম হল তাহলে এক দোষ এ সহতা লাইল কোন আইসুন্নি সাহব হল সহতা হাইল কোন কলেমা হাইল কই, এটা ইয়াতের আবিষ্কার করা না মোহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া, নমাজ ফাইল হই ইলিয়াসের আবিষ্কার না রসুলের দেওয়া, এলেম আর জিকির ফাইল হই রসুল্লার দেওয়া, এরপরে একরামুল মুসলিমিন ফাইল হই রসুলের দেওয়া। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুসলমান উম্মতের ছুটুর আরে স্নেহ না করে আর বড় আরে সম্মান না করে এই ব্যক্তি আমার মানুষ না। এই যার নাম ওই একরামুল মুসলিমিন, ছুটুরে স্নেহ করো বড়রে সম্মান করো, এর নাম ওই একরামুল মুসলিমিন। আল্লাহ রসুলে কইছেন না ইলিয়াসে কইছেন, ইলিয়াসে এটা ভাইল কই কিনা কোন সাবল ভাইল কই, আল্লাহ রসুলে কইছেন একরামুল মুসলিমিন, আল্লাহ রসুলে কইছেন তহিনিয়ত ইলিয়াসে ভাইল কই। হাদিস শরীফে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইননামাল আমালু বিন্নিয়াত, সহিনিয়ত সহিনা হইলে কোন বালা কাম আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং সহিনিয়তের কথা রসুলে কইছেন, এরপরে আল্লাহর রসুলে কইছেন, লাগাজওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সকালবেলার কিছু সময় আল্লাহর দিনের খামে ব্যয় করলে অথবা বিকালবেলার কিছু সময় আল্লাহর দিনের খামে ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস্তা দুনিয়ার আসমান জমিন আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব তার চেয়ে বেশি পাব। আল্লাহর রাস্তায় সময় দেওয়া ইলিয়াস সাহেব হাইলা হই নিজের বানাইল না রসুলের কথা বুঝে থাকলে কলকাতা বহল এই তবলিগ আলাও হল তার সহতা কই পাওয়া গেল কোরআনের হাদিসে। এখন প্রশ্ন হইল মসজিদ কথা হকেনে, মসজিদ খা ওখানে, মসজিদ ঘুমা ওখানে, মসজিদটা রেখে গেস্ট হাউস খাইছ, এটা দুসরা নম্বর দোষ তারা, মসজিদ যে গেস্ট হাউস বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পর মদিনাবাসী এই শহরকে এই জায়গাটাকে এই পল্লীটাকে একটা শহরে পরিণত করল আর নাম রাখল মদিনাতুর রসুল, আর এই শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের উপলক্ষে একটা আগমন উপলক্ষে একটা মসজিদ বানাইল মসজিদে নববী। মদিনার মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের সামনে সাহাবায়ে কেরাম দিন রাত চব্বিশ ঘন্টা এই মসজিদের ভিতরে থাকতেন, এই মসজিদের ভিতরে খাইতেন, এই মসজিদের ভিতরে ঘুমাইতেন। কিসের জন্য? সংসারের জন্য না দিনের জন্য? দিন শিখার জন্য, দিন শিখাইবার জন্য। রসুলের সাহাবাগণ রসুলের মসজিদ রসুলের চোখের সামনে মসজিদও থাকতেন, মসজিদও খাইতেন, মসজিদও ঘুমাইতেন। দিনের খামের লাগি মসজিদ থাকা, মসজিদ খাওয়া, মসজিদ ঘুমানি, এরা ভাইল কই রসুলের কাছে। রসুলের সামনে যে সমস্ত সাহাবাগণ রসুলের মসজিদ দিনের জন্য থাকতেন খাইতেন ঘুমাইতেন, এদের নাম হইল ইসলামের ইতিহাসে আসহাবে সুফফা। আসহাবে সুফফা রসুলের সাহাবায়ে কেরামের একদল, সদা সর্বদা মসজিদ থাকতেন, মসজিদ খাইতেন, মসজিদ ঘুমাইতেন। এখন প্রশ্ন হইল গাছিওয়ালার দল যে চল্লিশ দিনের লাগি মসজিদ গিয়া তাহে, যদি ঘুমের মাঝে কোনোদিন না হয় হইলাই দিতে উভয় গীতা হইল, এটার তো একটা সম্ভাবনা আছে নাকি? জবাব দিবার আগে আমি আপনারা জিগাইতাম চাই, না হয় গাছিওয়ালার দলের সাথে মসজিদ চল্লিশ দিন তাহার লাগি না গেলাম, রমজান মাসের শেষের দশ দিন মসজিদ তাহন খাওয়ন গুমানির কথা আছে নি, এই সময় যদি মসজিদ না হয় তা কিটা হবা? রমজানের শেষের দিনও মসজিদ তাহা হওয়া গুমানির সময় যদি মসজিদ তোমার দ্বারা না হয় তাই তা করবায়, ওই তো কাম করার লাগে মসজিদ গেলে মসজিদ না হইলে ওই তোই করবায়। তার বাদেও যদি বুঝে না আসে একটা হাদিস আপনারা শোনাই বড় মজার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসা আছেন। এর মাঝে এক বেটা নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না। মসজিদ আইয়া আমাইছে যেই হিসাবে দশে ওগলের সামনে মসজিদে বইয়া ফেসা পড়া শুরু করছে। সাহাবায়ে কেরামে খাইলা দৌড়াই হিসাবে ধরে এই বেটা মসজিদের ভিতরে ফেসা পড়ার কিতা দুশো কলে সাবধান, ফেসাব করা শুরু করছে এখন দৌড়াইলে কোন খাম হইব। সাবধান দৌড়াইও না, ভেসব করে শেষ করতে দাও বেটা, ভেসব করে হাঁটতে পাবে। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি আইডা মসজিদ আল্লাহর ঘর, তুমি জানো না জীবনে আর কোনদিন এমন হাম করিও না। আর যারা খুঁজতে দৌড়াইতা এরা কইলা বালতি আনো হানি আনো, বেড়া না জানি না ভাগ করছে, তোমরা তো জানো তোমরা দইয়া সাফ করো। রসুলের চোখের সামনে এক বেটায় না জানি না মসজিদ না ভাগ করছিল নি, যে বেটায় না ভাগ করছে এই বেটা রাতানে দোয়াইছিল না, যারা দৌড়াইতে কইছে এরা রাতানে দোয়াইছিল। সে ঠিক আছে, কাটিওয়ালা যদি মসজিদে 40 দিন থাকার সময় মসজিদ না ভাবি দেখি জানি না হরব না জানি না, তাহলে এরা হরত না যারা দৌড়াইতে হয় হেরা ভাগ করত, যে তো আদিস হই আছে যে না ভাগ করছে জানি না ভাগ করছে না। সুতরাং তোমরা যারা জানো দৌড়াইতে আসো তোমরা দুই সাফ করতা। গেল মসজিদে গেস্ট হাউস বানানির ব্যাপার, এখন রইল 40 দিনের চিল্লা ফাইলা কই, 40 দিনের চিল্লা ফাইলা কই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলাম। কত দিনের চিল্লা? চিল্লা ভাবছি শব্দ আরবিতে হয় আর বাইন, বাংলাতে হয় 40, কিন্তু এই চিল্লা শব্দটারে এখন আর বাংলাতে কোন ট্রান্সলেশন করা হয় না। এই চিল্লা শব্দটা ভাবছিতে যেমন চিল্লা উর্দুতেও হয় চিল্লা, এখন বাংলাতেও হয় চিল্লা, মূলত শব্দটা ভাবছি আর বাই আরবি হইল আর বাইন আর বাইনার। আল্লাহ বলেন ওয়াইজ ওয়াদনা মূসা 40 লাইলাতান, স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলাম। চিল্লার কথা আছে নি কোরআন? প্রশ্ন হইল মূসা আলাইহিস সালাম তো নবী আসলা, তাই দিয়ে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে চিল্লা দেওয়াইছিল? আর কয়েক মিনিটের মাঝে আমার কথা শেষ হয়ে যাব কি? যে সমস্ত পুরুষের মহিলা হলতে বাচ্চাইরা তারা মহিলারা লইয়ে যাওকা, আর যে সমস্ত মহিলারা যদি মনে করেন আর কয়েক মিনিটে শেষ হয়ে যাবি তাহলে জলসা শেষ করে দেওয়া ইচ্ছা হলে নাই তার। আরো প্রশ্ন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যদি চিল্লা দেওয়া এবার লাগে তোর ভারণী এটা হইন সাইন নবী আসলা, আপনারা কেউ নবী নি? আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দেওয়ার লাগিয়ে যাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নয়াতে বলে দিয়েছেন প্রত্যেকটা মানব সন্তানকে তার মায়ের গর্বে 7 সিল্লা দেওয়াইয়া দুনিয়ায় আনা হয়েছে। কিভাবে? হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিশিয়া যখন মায়ের গর্ভতলিতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা মোতায়েন করে দেন, মরণের পরে তার লাশ যেখানে গিয়া শেষ হইব ওখানের এক বিন্দু মাটি মিশাইয়া ইটার পিছে মেহনত করো। 40 দিনের মেহনতের নাম চিল্লা। 40 দিনের মেহনত পর্যন্ত পানির বিন্দু থাকে, দ্বিতীয় 40 দিনের মেহনতে রক্তের বিন্দু হয়, তৃতীয় 40 দিনের মেহনতে গুস্তের টুকরা হয়, চতুর্থ 40 দিনের মেহনতে হাড় গজায়, পঞ্চম 40 দিনের মেহনতে রুহের সঞ্চার হয়, ষষ্ঠ 40 দিনের মেহনতে অঙ্গ প্রত্যঙ্গ গজায়, সপ্তম 40 দিনের মেহনতে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। চিল্লা দিয়ে আইসুন আপনারা, ওখান যদি ওখানে চিল্লা কি তাতে আপনারা এসে নাইব হে আইসি আইটে 7 চিল্লা দিছ না, এখন চিল্লা কিতা আছে এটা কিতা দিলা 7 চিল্লা দিয়ে আইছু। এখন যদি হন বলে ইটা চিল্লা দিলে মায়ের গর্বে থাকতে দিছি, এখন তো আমরা মায়ের গর্বে নাই, এখন কেন চিল্লা দিতাম? এখন তো আমরা দিন নেতে দিই, এখন কেন চিল্লা দিতাম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের যেই ব্যক্তি 1040 দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা ভাইয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব তার ভাতটা পুরস্কার। ইরা নবীর লাগি না উম্মতের লাগি? মায়ের গর্বে থাকতে না দুনিয়াতে আসার বাদে কতদিন পর্যন্ত ইমামের সাথে তো ঘিরে উলা হইয়া ভাতকের নামাজ জমা তো ভরত? এটা কিটা চিল্লাত আইলে সহজ না সংসারও থাকলে সহজ? 5 পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ রসুল বলেন

رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উর্দুক ইয়া বাংলা বুজুর্গ আওর ভাইও আল্লাহ পাক পরবর্তীকারর আজিম উশান মেহরবানি আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে মুসলমান বানাইছি কোরআনে পাকর মারি আল্লাহ কই কই মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন مِن قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ وَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ الله پاک پروردگار بہت بڑا احسان বহুত বড় মেহরবানি বহুত বড় ইনাম আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে মুসলমান নাম দিছেন আর আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে মুসলিমিন ওর জমাত আল্লাহ আমরা রে শরীক করছে আসমান ঘুরে দিয়ে থাকলে আমরা দেখি জমিন নিচে দিয়ে থাকলে আমরা দেখি জমিন হতখান গাড়ি এখন পর্যন্ত কেউ ঠিক করিয়া হইতে পারছেন না আসমান কি পর্যন্ত উষা সেও কি আসমান সইতে পারছেন না আসমানের উপরে কিটা সেও দিতে পারছেন না এর ভরে কিটা সেও দিতে পারছেন না এর ভরে কিটা সে দিতে পারছেন না আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে সাত আসমান পার করিয়া সাত আসমানের উপরে নিত আর সাত আসমানের উপরে নিয়া মালায় আলাপ নিত যেন অন্য কোন নবীও হল দিতে পারছেন না এইবারে রব্বুল আলামিন পরওয়ারদিগার কুল মখলুকাতর বানানেওয়ালা পালনেওয়ালা তার বারগাহে দরগাত আল্লাহ তান হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতিমুন নবিয়্যিন দি আল্লাহ হন নিছেন আর হন নিয়া আল্লাহ পাক পরবর্তীকারর সঙ্গে তান হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা হইছে আর আল্লাহ পাক পরবর্তীকারে এক দান দিয়া তাঁদের বিদায় করছেন একটা হাদিয়া তান লাগিয়া টান তাম উম্মত যত কিয়ামত পর্যন্ত আইবা হলন লাগে বহুত বড় এনাম বহুত বড় দান আল্লাহ পাক পরবর্তীকারে দিয়া আল্লাহর হবিব রে তাই বিদায় করছেন ফরজতু আলাইকা ওয়া আলা উম্মতিকা খামসিনা সালা তোমার লাগিয়া আর তোমার তমাম উম্মত হলর লাগিয়া যারা উম্মতে এজাবত হইছে আপনার দাওয়াতরে যারা কবুল করছেন আর কবুল করিয়া এই বিশ্বাস স্থাপন করছেন অন্তরের অন্তস্তর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ কইছেন তোমারে আর তোমার উম্মত হলর লাগিয়া যত কিয়ামত পর্যন্ত আইবা সহলল লাগি আমি একটা দান দিলাম ফারাস্তু আলাইকা আহনার লাগি আর ওয়ালা উম্মতিকার আহনার উম্মত হলল লাগি আমি ফরজ করিয়া দিলাম নির্দিষ্ট করিয়া দিলাম অবশ্য কর্তব্য করিয়া দিলাম হদিস আপনারা বুজুর্গ মুক্তাজিও হইন যারা ফরসইন হদিস দেখছেন যে আল্লাহ কইলা 50 অক্ত নমাজ তোমার লাগিয়া তোমার উম্মতের লাগি দিলাম, আর জনাব রসুল আমার খুশি দেখে আল্লাহ রসুলের খুশি কি পর্যন্ত খুশি, ই খুশি দেখে যে আল্লাহ কইয়া 50 অক্ত নমাজ দিলাম, আল্লাহ রসুলে ব্যবস্থা করিয়া দোয়ানো এইবার ব্যবস্থা করি এক আসমান ফাড়ি দিয়া এটা হদিস আমি এখন পড়িয়ান না, পড়লে তর্জমা ফটম হতাম নাই, ফড়াও শেষ করতাম পারতাম নাই, ইরাম মা হদি এক আসমান ফাড়ি দিয়া 7 নম্বর আসমান ফাড়ি দিয়া 6 নম্বর আসমানও আইচই উপর থাকি 6 নম্বর আর উপর থাকি নিচ দিকে নামতে 2 নম্বর, উপর থাকি নামতে 2 নম্বর আসমান চল থাকি উড়েতে দিতে 6 নম্বর আসমান হো আসমানো আল্লাহ পাক করবর দিদারে একেবারে সাজাইয়া গুজাইয়া দেবা সিন্দাইয়া হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রাখতেন।